তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? নদী নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, থাকি কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, থাকি কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখো, কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? আকাশে আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি, কাল কেন আসনি, কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? বনে বনে বনে পাখি ডেকে যায় আবল তাবল, ডেকে ডেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। বনে বনে পাখি ডেকে যায় আবল তাবল, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। তুমি কি আমায় বন্ধু একবার ডাকোনি, কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি?